المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشيط. السلام عليكم ورحمة الله وبركاته. السلام. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. শুকর আল্লাহ পাকের যার বিশেষ মেহরবানিতে আমরা কিছু সময় দিনের আলোচনায় শরীক হতে পারলাম, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আজকে আমরা যে সমস্ত নামাজ মানুষের ছুটে যায় সেই নামাজগুলি কাজা কিভাবে আদায় করতে হয়, কাজা নামাজের বিবরণ, অর্থাৎ যে নামাজগুলি আপনার ছুটে গেছে সেই নামাজগুলি কিভাবে আপনি আদায় করবেন, এ বিষয়টি আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আযাউ সলাত ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফ ইয়ালকাউনা গায়্যা। সাহাবায়ে কিরামের পরে এমন কিছু লোক, তাদের আবির্ভাব হলো যারা আযাউ সলাত, নামাজকে বিনষ্ট করে দিল, নষ্ট করে দিল। ওয়াত্তাবাউ শাহওয়াত, নিজের মনের বা প্রবৃত্তির অনুসরণ করল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই কাজ করবে ফাসাউফ ইয়ালকাউনা গায়্যা, তাদেরকে অতি সত্বর জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, তার নাম হলো গাই, সেই গাই নামক গর্তে নিক্ষেপ করা হবে ওই সমস্ত লোককে যারা নামাজকে নষ্ট করবে। নামাজকে কি করবে? নষ্ট করবে। অর্থাৎ সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। এটাই এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে নামাজ নষ্ট করা যাবে না। আর রাসূলুল্লাহ বলেন সাল্লু কামা রাআইতুমুনী ইউসাল্লি, আমাকে যেভাবে তোমরা নামাজ আদা করতে দেখো, সালাত আদা করতে দেখো, ঠিক সেভাবে তোমরা নামাজ আদা করো। তা এই নামাজ আদা করতে গেলে অনেক মানুষের নামাজটা কাজা হয়ে যায়। কাজা বলতে এখানে ফৌত হয়ে যায়, অর্থাৎ আপনার নামাজটা সময় মতো না পড়ে হয়তো কোনো কারণবশত সময় তার নামাজ চলে যায়, কিন্তু নামাজ সময় মতো পড়তে হয়। যেমন আল্লাহ বলছেন যে ইন্না সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, নিশ্চয় নির্দিষ্ট সময়ে সালাত আদা করতে হবে। কিন্তু তারপরেও যদি আপনি পড়তে না পারেন তাহলে ওই নামাজটা একেবারে বাদ দেওয়া যাবে না, সেই নামাজটা আদায় করতে হবে। আপনার যে নামাজটা ফৌত হয়ে গেছে, যে নামাজটা শেষ হয়ে গেছে, পড়তে পারেননি, ছুটে গেছে, সে নামাজটা আবার কি অবশ্যই আদায় করতে হবে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোন লোক যদি নামাজ পড়তে ভুলে গেছেন, মনে নেই, অথবা ঘুমিয়ে গেছেন, তাহলে যদি ভুলে গেছেন যখনই স্মরণ হবে তখনই সে নামাজটা কি আদায় করতে হবে। আর যদি মনে করেন ঘুমিয়ে গেছেন, যখনই উঠবেন ঠিক তখনই সে নামাজটা আদায় করে নিতে হবে। যেমন এক হাদিসে এসেছে, মান্নাসিয়া সলাতান ফালিউসাল্লি ইজা যাকারহা, কেউ যদি কোনো নামাজ পড়তে ভুলে যায় তাহলে সে নামাজটা যেন সে পড়ে নাই যখন তার কি স্মরণ হবে। অনুরূপভাবে যে ব্যক্তি মান্নামা আন সলাত, যে ব্যক্তি কোনো নামাজ পড়তে না পড়ে ঘুমিয়ে গেছেন, তাহলে যখনই ঘুম থেকে উঠবে তখনই সে সেই নামাজটা কি আদায় করে নেবে। কিন্তু এমন কাজ করা যাবে না যে নামাজটা যাতে আমি সূর্য ওঠার পরে পড়ি, এই জন্য অ্যালার্ম দিয়ে রাখে ডিউটির সময়, আছে না মানুষ অনেকে এই কাজ করা ঠিক নয়। বরং যদি কোনো কারণবশত ঘুম এসে গেছে, পড়তে পারেননি, যখন ঘুম থেকে জাগ্রত হবে তখনই নামাজটা কি আদায় করে নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজা নামাজের নিয়ম শিক্ষা দিয়েছেন। কোনো লোকের যদি মনে করেন আসরের নামাজ পড়তে পারেননি, মাগরিবের সময় হয়ে গেছে, তখন মাগরিব হয়ে গেলেও আপনি আগে আসরের নামাজটা আদায় করেন, এরপরে কি মাগরিব। কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে না? যে যদি আপনার আসরের নামাজ পড়তে পারেন না, মাগরিবের আজান হয়ে গেছে, তাহলে আপনি আগে কি আসরের নামাজ পড়বেন, এরপরে কি মাগরিব পড়বেন। অনুরূপ ভাবে কারো যদি মনে করেন জোহর ছুটে গেছে, আসরের সময় এসে উপস্থিত, তাহলে আগে জোহরের নামাজটা পড়বেন, এরপরে আসরের নামাজ পড়তে হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদা খন্দকের যুদ্ধে তারা এই কাফেরেরা এমন ব্যতিব্যস্ততার মধ্যে রেখেছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও নামাজ পড়তে পারেন নাই, এমনকি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গালমন্দ করতে করতে তিরস্কার করতে করতে এসে বললেন যে কুরাইশদের কাফেরগণ তারা এমন আমাদেরকে মানে ব্যতিব্যস্ত করে রেখেছে যার কারণে আমি আসরের নামাজটা পড়তে পারিনি। সূর্য ডুবে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যখন এই কথা আল্লাহ নবী বললেন, ওয়াল্লাহি মা সাল্লাইতুহা, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি ওই আসরের নামাজ পড়তে আজকে পারি নাই। আল্লাহ নবী বলতেছেন যখন এই কথা বললেন, তখন ফাকুম না ইলা বাতহা ফাতাওয়াদ্দা লিসসালাত ওয়া তাওয়াদ্দানা লাহা ফাসাল্লাল আসর সুম্মা বাদামা গরাবাতি শামস সুম্মা সাল্লা বাদাহা আল মাগরিব রাওয়াহু আল বুখারী। অর্থাৎ সাহাবী বলতেছেন এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উঠলেন, তিনি উযু করলেন এবং আমরা উযু করলাম, এরপরে জামাতের সঙ্গে তিনি আসরের নামাজ পড়লেন, এরপরে তিনি মাগরিবের নামাজ পড়লেন। তাহলে এখানে একটা তারতিব হয়ে গেল, প্রথমে তিনি কি সূর্য ডুবার পর আসরের নামাজ পড়লেন, তারপরে কি মাগরিবের নামাজ, এবং সেটা কি জামাতবদ্ধভাবে পড়লেন। যদি অনেক মানুষের এরকম জামাত ছুটে যায় তাহলে সবাই একসঙ্গে জামাতবদ্ধভাবে কাজা নামাজ আদায় করাও কি আছে, এটা তার প্রমাণ বুখারী শরীফের হাদিস। সম্মানিত বন্ধুগণ, অনুরূপ ভাবে কোন লোক মনে করেন ফজরের সুন্নাত দুই রেকাত পড়তে পারেন নাই, আপনি এই মুহূর্তে আসলেন যে ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেছে, আপনি ফজরের সুন্নাত দুই রেকাত পড়তে পারেন নাই, তাহলে ওই সুন্নাত দুই রেকাত ফরজ নামাজ শেষ হওয়ার পরে পড়তে পারবেন, অথবা সূর্য ওঠার পরে পড়তে পারবেন। এর দলিল হলো যে এক সাহাবী তিনি তাকে আল্লাহ নবী সাল্লাম দেখলেন যে রাআ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান ইউসাল্লি বাদা সালাতুস সুবহ, এক ব্যক্তিকে আল্লাহ নবী দেখলেন যে ফজরের ফরজ নামাজের পরে সে আরো দুই রেকাত নামাজ পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার, তুমি আবার দুই রেকাত নামাজ পড়লে, ব্যাপারটা কি? তখন এই সাহাবী বললেন যে ইন্নি লাম আকুনু সাল্লাইতু রাকাতাইন আল্লাতাইন ক্বাবলাহুমা, আমি এই দুই রাকাত নামাজ আগে আদায় করি নাই, এজন্য আমি এখন পড়লাম। ফাসাল্লাইতুহাল আন, এজন্য এই নামাজ দুই রাকাত আমি পড়লাম, আমি সুন্নাত দুই রাকাত পড়ি নাই। আল্লাহ নবী বললেন, ফাসা, আল্লাহ নবী কি করলেন তখন, ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, অর্থাৎ তাকে সমর্থন দিলেন, ঠিক আছে। তাহলে এটা তিরমিজি শরীফ এবং আবু দাউদের হাদিসটি বর্ণিত আছে সহিহ সনদে। তাহলে যে কথা বোঝা গেল যে কেউ যদি ফজরের সুন্নাত দুই রাকাত পড়তে না পারেন, জামাত আরম্ভ হয়ে গেছে, তাহলে অবশ্যই সেটা কি করবেন, আপনি জামাতের পরে পড়বেন। কিন্তু একটা ভুল আমাদের সমাজে দেখা যায়, অনেক মানুষ ফজরের জামাতে এসে দেখেন যে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন, তিনি মনে করেন যে ইমাম সাহেব তো ফজরের লম্বা কেরাত পড়বেন, তাই আমি তাড়াহুড়া করে আগে দুই রাকাত পড়ে নিই। এমনকি আমাদের দেশে অনেক হুজুররাও এই ফতোয়া দিয়ে থাকেন যে আগে সুন্নত পড়বেন এরপরে জামাতে যাবেন। বলুন তো ভাই, ফরজের গুরুত্ব বেশি নাকি সুন্নতের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট একটা হাদিস আছে, ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, নামাজের যখন ইকামত হয়ে যাবে তখন ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ পড়া যাবে না। এক কথায় নামাজের ইকামত হয়ে গেলে আপনার কোন নামাজ পড়তে হবে? ফরজ। এখন ইকামত হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে, আপনি ডাইরেক্ট এসে জামাতে ধরবেন, তারপরে আপনি সুন্নাত দুই রাকাত, এই যে হাদিস বললাম একটু আগে যে আপনি হয় পরে পড়বেন অথবা এই সুন্নাত দুই রাকাত সূর্য ওঠার পরেও পড়া যাবে। অনেক হুজুররা বলেন যে না, আপনাকে আগে পড়তে হবে তারপরে জামাত ধরতে হবে, তাদের দলিল হলো এই যে ফরজ ফজরের ফরজ নামাজ পড়ার পর সূর্য ওঠার আগ পর্যন্ত আর কোনো নফল নামাজ পড়া যাবে না, কথা ঠিক? এটা সহি কথা। কিন্তু যে এই নামাজের কারণ আছে, আল্লাহ নবীর সামনে এক সাহাবি পড়লেন, আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করলেন, তিনি বললেন আগে সুন্নত পড়ে নাই, তাই তো তিনি চুপ থাকলেন। তাহলে আল্লাহ নবীর যেখানে সমর্থন আছে, যে কাজ তিনি করতে নিষেধ করলেন না, অতএব সে কাজ করা কি আছে? এখন কেউ যদি তখন না পড়েন কোনো সমস্যা নাই, এটা সূর্য উঠার পরে পড়া যাবে। কি উঠার পরে? সূর্য উঠার পরে। কিন্তু অনেকে সূর্য উঠার পরে হয়তো মনে করেন আমার উজু থাকবে না, আমি কাজে চলে যাব, আমি ভরে যেতে পারি, ইত্যাদি ইত্যাদি। এই জন্য ফজরের সুন্নত দুই রাকাত যদি আপনার সরে যায় পড়া জায়েজ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সুন্নত দুই রাকাতের অনেক গুরুত্ব দিয়েছেন, যে রাকাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এটা বিক্রি করলে যা এর সম্পদের দাম হবে না, তার চেয়ে বেশি দামি হলো ফজরের দুই রাকাত সুন্নত নামাজ। সুবহানাল্লাহ। এজন্য এই দুই রাকাত সুন্নত নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়েননি। অনুরূপ ভাবে যে সমস্ত নারীদের মিন্স হয়, তাদের নামাজ পড়তে হয় না, এই নামাজগুলি তার কাজা করতে হবে না। আর একটি জিনিস বলে শেষ করব, অনেক মানুষ জীবনে অনেক নামাজ পড়েন নাই, অনেক নামাজ পড়েন নাই, এখন তওবা করে নামাজ ধরছেন, এখন কি তার আগের জীবনে নামাজগুলো আবার পড়বেন কি পড়বেন না? পড়বেন না। তওবা করার কারণে আগের সমস্ত গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কাজেই উমরি কাজা বলে আমাদের দেশে একটা কথা প্রচলন আছে, উমরি কাজা বলে কোন নামাজ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন, যদি কোন লোক নামাজ পড়তে ভুলে গেছে তাহলে লা কাজা লা কাফারাতা ইল্লা যালিক, অর্থাৎ আপনি কোন নামাজ পড়তে ভুলে গেছেন ওটা যতক্ষণ আদায় করবেন না এটা ছাড়া আর কোনো কাফারা নাই। উমরি কাজা বলতে কোনো কাজা নেই, আপনি যে নামাজগুলো ছুটে গেছে তওবা করেন, খাটি দিলে ইস্তেগফার করেন, এবং এখন নফল সুন্নত নামাজ বেশি বেশি করে পড়েন। কেয়ামতের দিন এক হাদিসে এসেছে, কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে দেখো আমার বান্দার ফরজ নামাজ কমপ্লিট কিনা, তাই না কমপ্লিট না, তখন দেখা হবে যে ঠিক আছে দেখো তার সুন্নত নামাজগুলি আছে কিনা, এই সুন্নত নফল আছে কিনা, যখন বলা হবে যে হ্যাঁ আছে, তখন তিনি বলবেন যে ঠিক আছে ওই সুন্নত এবং নফল নামাজগুলিকে ফরজে রূপান্তরিত করে দেওয়া। বলেন কাজেই আপনার আমার এই ফরজ নামাজ যেগুলি জীবনে কাজা হয়ে গেছে ওইগুলি আর পড়া লাগবে না, শুধু তওবা করবেন, খাটি দিলে ইস্তেগফার করবেন যে আল্লাহ ভুল করছি, তওবা করতেছি, মাফ করে দাও। বলুন আমিন। ইনশাআল্লাহ এভাবে এই কাজা নামাজ আদায় করবেন। আরেকটি জিনিস শিখে হলো এই কাজা নামাজ পড়ার ক্ষেত্রে অবশ্যই তারতিব রক্ষা করা দরকার। কি রক্ষা করা দরকার? তারতিব। আর কাজা নামাজে আপনি যেটা ফরজ নামাজ যেগুলি অবশ্যই সেগুলি একামত দিয়ে পড়বেন। কি দিয়ে পড়বেন? একামত দিয়ে আপনার ফরজ নামাজ একামত দিয়ে পড়বেন। তবে সুন্নত গুলি না পড়লেই যথেষ্ট, ফরজ পড়লেই যথেষ্ট, তবে ফজরের সুন্নত হলে অবশ্যই পড়ার কি করবেন চেষ্টা করবেন। তাহলে আশা করি বোঝা গেছে ইনশাআল্লাহ। এটা হলো ফরজ মানে নামাজ কাজা হয়ে গেলে সেটা কিভাবে আপনি আদায় করবেন সে সম্পর্কে আমরা আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করলাম। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে সহিভাবে এই জিনিসগুলি পালন করার তৌফিক দান করো। আমিন। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমিন। জীবনে যত নামাজ কাজা করেছি এই কাজাগুলি তুমি মাফ করে দাও। আসলে এই নামাজগুলি আমরা আদায় করতে পারি নাই, আমরা ভুলক্রমে যেভাবে আমরা বাদ দিয়েছি, আমরা এখন তওবা করতেছি, আমরা তোমার কাছে প্রার্থনা জানাই আল্লাহ আমাদের ওই নামাজের যেগুলি পড়তে পারিনি এগুলি তুমি মাফ করে দাও। আমিন। আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.